عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আজকের মাসিক বৈঠকে আপনাদের সঙ্গে আমাদের ধারাবাহিক দর্শের একটি কথা আলোচনা করব আর তা হল কোরআন এবং কোরআনের প্রতি আদব। কোরআনের প্রতি আদব কি হওয়া উচিত, কোরআন তার মর্যাদা, কোরআন কিভাবে শিখবেন, কিভাবে আমল করবেন, কোরআন এসেছে আমাদের জন্য, আমাদের জীবন সংবিধান স্বরূপ, কিন্তু আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, কোরআন থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি আর কোরআনের বিকল্প হিসাবে আমরা নাটক, উপন্যাস, অন্যান্য বই আর বর্তমানের নিত্যসঙ্গী বা চিরসঙ্গী গ্যালাক্সি, ফলে অনেকেই গ্যালাক্সিতে কোরআন রেখে অবশ্য পড়ে কিন্তু সে সংখ্যা নিহাতই কম। এই বাস্তব রূপ সম্পর্কে আপনারা নিশ্চয়ই অনবহিত নন, আপনারা অবহিত জানেন আপনারা, তবুও কেন কোরআন প্রসঙ্গে কথা বলবো, তার কারণ কোরআন নিয়ে মানুষ বৈমুখ, কোরআনের ব্যাপারে মানুষ উদাসীন, কোরআন পড়তে চায় না। মুসলমানদের অধিকাংশ মানুষ যারা কোরআন পড়ে তাদের মধ্যে অধিকাংশ মানুষই কোরআনের অর্থ জানে না, না বুঝে পড়ে, কোরআন তেলাওয়াত করে সুরেলা কণ্ঠে, খুব সুন্দর লাগে, মানুষকে তাক লাগিয়ে দেয়, কিন্তু তার অর্থ বোঝে না। এটাই হল বাস্তব। কজন মুসলমান আছে যে আমি কোরআন বুঝি না তো বাংলা কোরআন হয়েছে, বাংলাতে পড়ি, ইংরেজি বুঝি, ইংরেজি দিয়ে কোরআন আছে, ইংরেজিতে বুঝি। আমি মানলাম যে আরবিতে কোরআন যারা বুঝে তাদের মতো আপনি বাংলায় পড়ে বুঝতে পারবেন না, এ কথা ঠিক না ভুল? আরবির মধ্যে যে নিগূঢ় তত্ত্ব, তাতে যে অর্থ, মধুর অর্থ নিহিত আছে, আপনি বাংলায় ইংরেজিতে পাবেন না। যে মধুরতা আরবিতে আছে, আল্লাহর ভাষাতে আছে, সে ভাষা অন্য ভাষায় ব্যক্ত করা যাবে না, হবে না। তবুও মোটামুটি আপনি বুঝতে পারবেন যে কোরআন আমাদেরকে কি বলতে চাচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতে চেয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, অধিকাংশ মানুষ এই কোরআন সম্পর্কে উদাসীন, এমন উদাসীন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগেই, চিন্তা করুন সেই যুগেই, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না হাযা ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে। সে তখনই অভিযোগ ছিল, কোরআন তারা পড়ে না, কোরআনের ওপরে তারা আমল করে না, আর আমার এই সম্প্রদায়, আমার এই উম্মত, এই মুসলিম উম্মাহ, যে উম্মাহ কোরআন নিয়ে সুউন্নত, সমুন্নত, সেই উম্মাহ কোরআনকে ভুলে বসেছে। তাই আমরা কোরআন নিয়ে আলোচনা করছিলাম যাতে করে যারা কোরআন পড়তেই জানে না তারা কোরআন অন্তপক্ষে পড়তে শেখে, আর যারা কোরআন বোঝে না তারা যেন অন্তত পক্ষে কিছু করে, দুটো তিনটে আয়াত করে বাংলা সহ মানে পড়ুক। যারা কোরআন মুখস্থ জানে না, মুখস্থ পড়ে না, নামাজ পড়ে পাঁচ ওয়াক্তের নামাজ, আর পাঁচ ওয়াক্তের নামাজে মাত্র দুটো না হয় তিনটে সোরা, ও ইন্না আতায়না কুল্লু আল্লাহ ওয়াহাদ প্রত্যেক রাকাতে। এমন কিছু মানুষ আছে যারা মনে করে না যে বেশি সোরা মুখস্থ করতে হবে, বাস আল্লাহ করিম চলছে, হুজুরদেরকে জিজ্ঞেস করলেন যে হুজুর এই সূরা পড়লে হবে, হ্যাঁ হবে তো, হবে তো হবে, চলছে চলবে, তখন কষ্ট করে মুখস্থ করার কি দরকার। অবশ্য আমরা জানি কোরআন যারা পড়তে জানেন না তাদের জন্য মুখস্থ করা বড় কষ্ট, বাংলাতে লিখে তাদের মুখে উচ্চারণ করা বড় কঠিন। কোরআন উর্দুওয়ালাদের জন্য যত সহজ, ফার্সিওয়ালাদের জন্য যত সহজ, বাঙালিদের জন্য অত সহজ না। কারণ উর্দু ফার্সি এসব ভাষাতে কি আছে, টানটন আছে, কিন্তু বাংলাতে টানের বেলাই নেই, যেখানে টানবেন বা সুর হয়ে গেল। কিন্তু বাঙালি বাংলা ভাষা এমন যে সেই ভাষাতে সেই মুখে কোরআনের উচ্চারণ বড় কঠিন। আর এই জন্য বাংলাতে কোরআন যারা উচ্চারণ পড়েন, দেশে বাংলায় উচ্চারিতব্য কোরআন পাওয়া যায়। অনেকে মনে করেন যে আমরা বাংলা দেখে সেই কোরআন পড়ব তাহলে আমাদের সব হবে। আমি বলি যে না, বাংলা দেখে যারা কোরআন পড়ে, বাংলা অক্ষরে যারা কোরআন পড়ে, তারা সওয়াব কামাতে গিয়ে গোনাহ কামাবে। কারণ দাদা বলতে অধিকাংশ জায়গায় গাধা বলবে, হয় না? আরবি কোরআন, আরবি যেভাবে আরবিতে কোরআন পড়তে হয় সেইভাবে বাংলাতে বাংলা হরফে কোরআন পড়া যাবে না, অসম্ভব। মোট কথা হল কোরআন সম্পর্কে মানুষ উদাসীন। এর আগে কিছু কথা বলা হয়েছে, আপনারা আমার ইউটিউবে পাবেন, দর্শের সিডিতে আছে, পাবেন। আজকে বলবো এই মহাগ্রন্থ তেলাওয়াত ও অধ্যয়নের বিভিন্ন আদব রয়েছে, সে আদব সম্পর্কে, সেই সকল আদব মান্য করা মুসলিমের কর্তব্য। নম্বর এক, কোরআন শেখা ও পড়ার সময় এখলাস রাখুন। কোরআন পড়বেন কার জন্য? আল্লাহর জন্য। কোরআন কেবল মানুষকে শোনাবার জন্য না, জলসার মজলিসকে মাত করার জন্য না, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য না, কোরআন খানি সবিনা খানি করার জন্য না, শুধু তারাবি পড়ব পড়াব এবং তাতে কিছু মাল আসবে তার জন্য না, কোরআন শুনিয়ে অর্থ উপার্জন করব তার জন্য না। কোরআন কার জন্য পড়বেন? একমাত্র আল্লাহর জন্য। যেহেতু কোরআন তেলাওয়াত একটি ইবাদত, আর প্রত্যেক ইবাদত কবুল হয় দুটি শর্তে। দুটো শর্ত কি কি বাদশা মিয়া? নম্বর এক, ইখলাস। প্রথম শর্তই হচ্ছে ইখলাস। ইখলাস মানে হচ্ছে খাঁটিত্ব, বিশুদ্ধতা। আপনি যে কাজটা করছেন, যে আমলটা করছেন, যে ইবাদতটা করছেন কার জন্য করবেন? একমাত্র আল্লাহর জন্য। এতে কাউকে শরীক করলে হবে না, না শ্বশুর বাড়িকে শরীক করা হবে, আর না কোন পার্টিকে শরীক করা হবে, আর না কোন বড় মানুষের মনকে শরীক করা হবে। একমাত্র সন্তুষ্টি অর্জন করতে হবে আল্লাহ তাআলা। দ্বিতীয় শর্ত হল তরিকায় মুহাম্মাদি, মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে কোরআন পড়তে হবে। কোরআন শিক্ষা ও পাঠের সময় আপনার মনে যেন আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কোন উদ্দেশ্য না থাকে, নচেত তা শিরকে পরিণত হতে পারে, আর তার পরিণতি অবশ্যই ভালো না। আপনারা জানেন সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন পড়ে আল্লাহর জন্য পড়ে না, কোরআন পড়ে কিন্তু আল্লাহর জন্য পড়ে না। কিছু হাফেজ, কিছু কারি আছেন যারা আল্লাহ ছাড়া অন্যের জন্য কোরআন পড়েন, আপনারা নিশ্চয়ই জানেন। তারাবির সময় এলো, তারাবি পড়লেন, পয়সা কামালেন, সবিনা পাঠ, তারপরে কোরআন খতম ইত্যাদি যখন সময় এলো তখন তারা কোরআন পড়েন এবং তাতে কিছু পয়সা পান। আর আপনারা নিশ্চয়ই জানেন যে সবিনা পাঠ, কোরআন খতমের মজলিস ইত্যাদি সব বিদাত, কিন্তু এক শ্রেণীর মানুষ তারা বিদাত মনে করে না, তারা মনে করে ভালো। ইসালের সওয়াবের উদ্দেশ্যে তারা কোরআন পড়ে এবং পড়ায়। অনেক মজলিসে সেখানে খাওয়া দেওয়া হয়, খাওয়ান দেওয়া হয়, ভোজ দেওয়া হয়, ভোজন দেওয়া হয়, সেখানে মজলিসে বসে ৩০ জনকে ৩০ পারা কোরআন ধরিয়ে দেওয়া হয় যে আধ ঘন্টার ভিতরে কোরআন খতম হয়ে যায়। আপনারা শরীক হয়েছেন কোন সময়ে এইরকম মজলিসে? আধ ঘন্টার ভিতরে কোরআন খতম মানে ৩১ জন মানুষকে ৩০ পারা ধরিয়ে দিল, আধ ঘন্টার ভিতরে খতম দিয়ে এটা বকশি দিল একজন মৃতের নামে, হাত তুলে হুজুর মোনাজাত করে দিলেন, লম্বা মোনাজাত, আর তাতে ধান ভান্তে শিবের গীত। তার মানে যার জন্য মোনাজাত করছি তার জন্য না, বরং রাব্বানা জালান্না থেকে, রাব্বানা আতেনা থেকে যত দোয়া মুখস্থ আছে হুজুর বলতে থাকেন, কারণ লম্বা পড়তে হবে তো। সেই ক্ষেত্রে শুধু এক রকমের দোয়া লম্বা মোনাজাত হবে না। এই ক্ষেত্রে হুজুররা এই শ্রেণীর অনুষ্ঠান করে থাকেন, আর এই অনুষ্ঠান হচ্ছে বিদাত। কিভাবে, কেন কোরআন আল্লাহ সন্তুষ্টি লাভ ছাড়া অন্য উদ্দেশ্যে পড়া যাবে না? একটি হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আউওয়ালান নাসি ইউকদা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন উস্তাশিদ, প্রথম বিচার শুরু হবে কিয়ামতের দিনে একটা লোককে দিয়ে, যে লোক হবে শহীদ, যাকে শহীদ বলা হয় দুনিয়াতে, আমরা তাকে শহীদ বলেছি, সেই শহীদকে দিয়ে বিচার শুরু হবে। ফাউতিয়া বিহি, তাকে আনা হবে। ফা আররাফাহু নিআমাহু, আল্লাহ তাআলা তার নিয়ামত তাকে স্মরণ করাবেন। ফা আরাফাহা, সে স্মরণ করবে সমস্ত নিয়ামত। কালা ফামা আমিলতা ফিহা, বলো তুমি এই নিয়ামতের মাঝে কি আমল করেছিলে। আমরা দুনিয়ার বুকে বহু নিয়ামত ব্যবহার করছি, আপনার দেহের ভিতরেই দেখুন, দেহের বাইরে যেতে হবে না, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত বড় বড় নিয়ামত আছে না নেই। আপনার এই চোখ কত বড় নিয়ামত, যাদের চোখ নেই তাদেরকে জিজ্ঞেস করুন কত বড় নিয়ামত। আপনার চোখ না থাকলে আপনি সৌদি আরব আসতে পারতেন না, উপার্জন করতে পারতেন না। এইভাবে একটার পর একটা নিয়ামত আপনার দেহের ভিতরেই আছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এই নিয়ামত আর এর বাইরে হাওয়া থেকে নিয়ে, আলো থেকে নিয়ে, পানি থেকে নিয়ে, ঘর বাড়ি, সন্তান পরিজন, আপনার ফসল ভরা মাঠ, মাছ ভরা পুকুর, ফসল বা কি বলে ফল ভরা বাগান, এই সব এক একটা নিয়ামত। আর তার উপরে এখন বর্তমান আধুনিক বিশ্বে এই যে কারেন্ট, এই যে কম্পিউটার, এই যে গ্যালাক্সি, এই যে টেপ, এই যে রেডিও, এই যে মাইক্রোফোন ইত্যাদি, সব বড় বড় নিয়ামত। আপনি কি ভাবছেন যে নিয়ামত সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে না? এই নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে ব্যবহার করার জন্য দিয়েছেন, তো আপনি কি ভাবছেন এই নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন না? সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, তোমরা অবশ্যই অবশ্যই কিয়ামতের দিনে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে, উত্তর দিতে হবে। এখানে শহীদকে তার নিয়ামত স্মরণ করিয়ে দেওয়া হবে, শহীদ নিয়ামত স্মরণ করবে, তারপর যখন আল্লাহ প্রশ্ন করবেন ফামা যা আমিলতা ফিহা, এবার তুমি বলো কি আমল করেছিলে তুমি, প্রত্যেকে জিজ্ঞেস করা হবে, বলো তোমাকে এই নিয়ামত দেওয়া হয়েছিল তুমি কি আমল করেছিলে, প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করা হবে। শহীদ তখন বলবে কাতাল তুফিকা হাত্তাস্তুশিদ, আমি তোমার জন্য যুদ্ধ করেছি দুনিয়ার বুকে, পরিশেষে আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন কাজাবতা, এই শহীদ তুমি মিথ্যা বললে। ওয়ালাকিন্নাকা কাতালতা লিআন ইউকাল জারি, আল্লাহ তাআলা তো মনের খবর জানেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর, আপনি বলছেন আমি শহীদ, আমরা বলছি শহীদ, কিন্তু আসল শহীদ কে কে জানে? অন্তরের মালিক জানে, অন্তরের সৃষ্টিকর্তা জানেন। তিনি বলছেন তুমি মিথ্যা বললে, তুমি শহীদ আমার দাস্তায় শহীদ হবে বলে আমাকে সন্তুষ্ট করার জন্য শহীদ তুমি হওনি, বরং শহীদ হয়েছ যাতে লোকে তোমাকে শহীদ বলে, যাতে লোকে তোমাকে বীর বলে, বীরত্ব দেখাবার জন্য তুমি যুদ্ধ করেছ, তারপর তুমি মারা গেছ, এখন তুমি বলছো আমি শহীদ হয়েছি। আমাদের বহু যোদ্ধা আছে, সবাই কি শহীদ হওয়ার জন্য যুদ্ধ করতে যায়? দেশের সৈনিকরা কেউ বেতন পায় বলে, বেতন পায় যুদ্ধ করতে হয়, কেউ বা যদি যায় তো পক্ষপাতিত্বের জেরে যায়, যারা ভলেন্টিয়ার হিসাবে যায় ইত্যাদি, পক্ষপাতিত্ব হয়ে অন্ধ পক্ষপাতিত্ব, হক বাতিল বোঝে না, অন্ধ পক্ষপাতিত্ব, কেউ গদি বাঁচানোর জন্য, কেউ দেশ বাঁচানোর জন্য ইত্যাদি ইত্যাদি। কিন্তু শহীদ হবে সেই যুদ্ধের যোদ্ধা যে একমাত্র আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য মারা যাবে, খুন হবে। সুতরাং শহীদ সবাই না, আল্লাহ বলবেন তুমি মিথ্যা বললে, তোমার অন্তরের খবর আমি জানি, তুমি এই জন্য শহীদ হওনি যে তুমি আমার সন্তুষ্টি লাভ করবে, তুমি এই জন্য মারা যাওনি যে তুমি আমার কাছে স্বভাব পাবে, বরং তুমি এই জন্য মারা গেছ যাতে লোকে, তুমি এই জন্য যুদ্ধ করেছ যাতে লোকে তোমাকে বীর বলে। ফাকাদ কি, দুনিয়াতে তোমাকে লোকে বীর বলেছে এবং শহীদও বলেছে, তোমার বলা হয়ে গেছে, যাও তোমার স্বভাব পাওয়া হয়ে গেছে, সুম্মা উমেরা বিহি ফাসহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার, অতঃপর তা আদেশ করা হবে। সুতরাং ফেরেশতারা তাকে নিয়ে মুখে, পায়ে হেঁটে না, মুখের উপর দিকে উল্টো করে মুখের উপরে মাটিতে ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ হল শহীদ। নম্বর দুই, ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামা, একজন ব্যক্তি যে আলেম হয়েছে, যে ইলম শিক্ষা করেছে, আলেম হয়েছে, ওয়া কারা আল কোরআন, কোরআন পড়েছে, ফাউতিয়া বিহি, তার মানে আলেম ও কারি, আলেম ও হাফেজ, তাকে আনা হবে, ফাআরাফাহু নিআমাহু ফাআরাফাহা, নিয়ামত সম্পর্কে তাকে স্মরণ করানো হবে, সে চিনে ফেলবে, স্বীকার করবে, কালা ফামা আমিলতা ফিহা, আল্লাহ বলবেন বলো তুমি কি আমল করেছিলে, কালা তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতু, আমি ইলম শিক্ষা করেছি এবং মানুষকে শিক্ষা দিয়েছি, ওয়া কারাতু ফিকাল কোরআন, এবং আমি তোমার সন্তুষ্টি লাভের জন্য কোরআন তেলাওয়াত করেছি, কালা কাযাবতা, আল্লাহ বলবেন বরং তুমি মিথ্যা বলছো, ওয়ালাকিন্নাকা তাআল্লামতা লিইউকাল আলিম, তুমি শিক্ষা করেছো, ইলম শিখেছো যাতে করে লোকে তোমাকে আলিম বলে, ওয়া কারাতাল কোরআন লিইউকাল হুয়া কারি, কোরআন পড়েছো যাতে লোকে তোমাকে কারি বলে, ফাকাদ কিল, বলা হয়ে গেছে, কারি আলহাজ অমক তমক বহু কিছু। আলহাজ শব্দটা দেখেন, এখানে আলহাজ শব্দের মধ্যে এরকম আছে, যারা অনেকে নিজে আলহাজ লিখে, হজ করে গিয়ে আলহাজ লিখে, আর মক্কা গিয়ে ধাক্কা খেয়ে হজ করিয়া আসে, লোকের মুখে হাজি শুনে মনে মনে হাসে, আহ কি মিষ্টি হাসি, হাজি সাহেব আসুন বসুন, হাজি সাহেব চা খান, হাজি সাহেব, আর ভিতরে মনের বেলুনটা ফুলে এই ফাটব ফাটব হয়, হাজি সাহেব নাম শুনে মনে মনে খুশ হয়। চিন্তা করতে পারেন, এই কিসের জন্য হজ করেছে? দেখুন, আমি আমি একটা কথা সতর্ক করে দিচ্ছি, আজকে আজকে যারা জুমা পাননি, জুমার রুকু পাননি, মানে শেষ রাকাতের রুকু পাননি, তাদেরকে চার রাকাত পড়তে হতো। যারা জুমা পড়তে আসবেন এবং জুমা পড়তে এসে দ্বিতীয় রাকাতে রুকু পাবেন না, দু রাকাত নামাজে যদি রুকু না পান শেষ রাকাতে, তাহলে ক রাকাত পড়তে হবে? চার রাকাত পড়তে হবে। দু রাকাত পড়লে হবে না যে জুমা দু রাকাত আমার কাজা হয়ে গেল দু রাকাত পড়বো, না, যেহেতু আপনি জুমার রাকাত পেলেন না, অতএব আপনার জুমা হল না, আপনাকে জোহর পড়তে হবে। আর দু নম্বর সতর্ক যেটা আমি করতে যাচ্ছিলাম সেটা, যারা এখান থেকে হজ উমরা করতে যান, দেখবেন গাড়িতে বসেই, হ্যালো মা আমি মক্কা যাচ্ছি, উমরা করতে যাচ্ছি, বড় ছোট হজ করতে যাচ্ছি, ছোট হজ, এই বলে মনে মনে কি হয়, ওদিকে মা বাপ গর্ব করে, আর এদিকে উনি নিজে মনের বেলুনকে ফোঁ দিয়ে দিয়ে ফোলান। তো এগুলো হচ্ছে খারাপ জিনিস। আপনি খবর দেবেন, মা খুশি হবে, সেটা আলাদা কথা, কিন্তু মনের ভিতরে যেন গর্ব না থাকে, মনের ভিতরে যেন আপনার অহংকার না থাকে, মনের ভিতরে যেন আপনার লোক প্রদর্শন না থাকে, যে সেখানে সবাই বলবে যে আমার বেটা মক্কা গেছে, আমার বেটা মদিনা গেছে। আর সত্যি মক্কা মদিনা যাওয়া একটা অহংকারের কথা, একটা গর্বের কথা, তাই না? যারা ছিলেন সবাই, সবাই অবশ্য না, যাদের পয়সার ধান্দা তাদের পয়সার ধান্দা, আর যারা মক্কা মদিনা দেখার বিশেষ আবেগ মনে রেখে দিনরাত্রি অতিবাহিত করেছেন, তারা নিশ্চয়ই মাই ইয়াহা হু মেরে দিল মদিনা মে হ্যায়, যখন আমরাই ছিলাম 1407-এর আগে, 1407-এ মদিনা এসেছি, 30 বছর হয়ে গেল, তার আগে যখন দেশে ছিলাম তখন সবসময় মনের ভেতরে এই গুনগুন গেয়েছি, মাই ইয়াহা হু মেরে দিল মদিনা মে হ্যায়। হুজুর তো আপনি তো বাঙালি, বাঙালি তাহলে কি হবে, হিন্দি গান শুনে হিন্দিতে গুনগুন সবাই করে না, করে না? তো আমরা হিন্দি গজল ওইভাবে মনে মনে, মদিনার একটা আবেগ, মদিনার প্রতি একটা ভালোবাসা। তো এইরকম অনেক মানুষ আছে, বাংলাদেশের পর্ণ কুটির হতে দূর আরবের স্বপ্ন দেখি, দেখেছেন না দেখেননি? বহু মানুষ বাংলাদেশের পর্ণ কুটিরে থেকে দূর আরবের স্বপ্ন দেখি, দেখেছেন, অনেকেই দেখেছেন, তারা এখানে আসেন, এবং এটা সত্যিই গর্বের কথা যে একবার মক্কা দেখিয়ে দাও, একবার মদিনা দেখিয়ে দাও, আর সেটা একটা গর্বের কথা। সেই গর্বের কথা হলেও আপনি গর্ব করবেন না, নচেত আপনার স্বভাব বরবাদ হয়ে যাবে। সুতরাং এই আলেম এই কারিকে বলা হবে, তুমি এই জন্য ইলেম শিক্ষা করেছিলে যাতে তোমাকে আলেম বলা হয়, মুফতি বলা হয়, কারি বলা হয়, হাফেজ বলা হয়। দয়া করে যখন আপনি অন্তপক্ষে যখন আপনার পরিচয় জিজ্ঞেস করা হবে, যদি প্রয়োজন না পড়ে তাহলে বলবেন না আপনার নাম কি আলহাজ নুরুল হুদা, আপনার নাম কি হাফেজ মোজাম্মেল হক, আপনার নাম কি কারি কামাল উদ্দিন, আপনার নাম কি মৌলানা গোলাম অমক, কে আপনার নাম কি মৌলবী আসাদুল্লাহ, এই শ্রেণীর মানে আপনার নামের আগে আপনি যেটা যেটা আপনি বলছেন এর মধ্যে যেন কোন উদ্দেশ্য এমন না থাকে যে উদ্দেশ্যে আপনার আমলই বরবাদ হয়ে যাবে। যদি আপনার প্রয়োজন না থাকে সেখানে উল্লেখ আলহাজ বলার কি দরকার আছে আপনার, যদি প্রয়োজন হয় যেমন কথার জন্য বলি আপনার গ্রামে পাঁচজন মোজাম্মেল আছে, তখন যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কোন মোজাম্মেল, তখন আপনি বললেন আমি হাফেজ মোজাম্মেল, সমস্যা আছে? তখন সমস্যা নেই। যদি বোঝা যায় যে হাফেজটা লাগালে চিনা যাবে, খালাস, তখন আপনি হাফেজ বলুন। যদি হাজি লাগালে আপনাকে চেনা যায়, এখানে আপনার গ্রামে মীরকে চিনেন, মীরকে, মীরকে কোন মীর, ওই যে হাজি মীর, আচ্ছা আচ্ছা হাজি, তখন আপনি যদি বলেন যে আমি হাজি মীর, তাহলে কি সমস্যা আছে? এখানে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য নিয়ে যদি আপনি আপনার নামের আগে এই ধরনের লকব জুড়ে দেন সমস্যা নেই পরিচয়ের জন্য। এই যেমন আমাদের যারা আবার আলেম পাস করে, পাস করার পরে দেখবেন শেষে একটা করে লকব জোড়া থাকে, অমক সালাফি, অমক ফাইজি, অমক মাদানি, অমক কাসিমি, অমক মক্কি, অমক রিয়াজি, থাকে না থাকে না, এগুলো লেখা হয়। এগুলো যদি প্রয়োজন পড়ে, যে এই এই লকব না থাকলে লোকে চিনতেই পারবে না, একটা বই লিখেছি, বই লেখার সময় এখানে লেখা আছে আব্দুল হামিদ, তো বইটা নিয়ে পড়ার আগে আব্দুল হামিদটাকে তাই নিয়ে পেরেছান, এর লেখা পড়ব না পড়ব না, কারণ দেশে তো বহু রকমের লেখা আছে। এখন যদি আব্দুল হামিদের পরে মাদানী লেখা থাকে, তো মানুষের মাঝে পরিচয় আছে, সবাই জানে না যে মাদানী মানে হচ্ছে মদিনার আলেম, তো সেখানে যদি প্রয়োজন পড়ে তাহলে যদি আপনার লেখা হয় যে হ্যাঁ তাহলে বইটা পড়া যাবে, দেখি একজন মদিনার মানুষ কি লিখেছে, পরিচয়ের খাতিরে যদি এগুলো লেখা হয় এবং নিয়ত যদি আপনার ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি থাকে লোক দেখানি, আপনার নাম প্রচার, আপনি নিজেকে গর্ব করছেন আপনি এই নাম দিয়ে, এই নাম নিয়ে, তাহলে জেনে রাখবেন কেয়ামতে এই অবস্থা হবে, আল্লাহ তাআলা বলবেন বরং তুমি মিথ্যা বলছো, ফাকাত কিল, দুনিয়ার বুকেই তোমার নাম হয়ে গেছে, সুম্মা উমেরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, আদেশ করা হবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা আসবেন এসে তাকে ওইভাবে উল্টিয়ে মানে পা দিকটা উপর দিকে করে মুখের উপরে ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহ মিনান নার। আর তিন নম্বর ব্যক্তি, মানে এই তিন শ্রেণীর মানুষ প্রসিদ্ধ সমাজে, তাই তিন ব্যক্তির কথা বলা হয়েছে, ওয়ারাজুলুন ওয়াসা আল্লাহু আলাইহি, এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছিলেন, ধনী, ওয়া আতাহু মিন আসনাফিল মাল, সমস্ত রকমের মাল তাকে দেওয়া হয়েছিল, ফাউতিয়া বিহি, এই দানিকে এই দাতাকে আনা হবে, ফাআরাফাহু নিআমা, তার সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যে স্বীকার করবে তাকেও প্রশ্ন করে, ফামা যা আমিল তাফি, ফামা আমিল তাফিহা, তুমি তোমাকে এত শ্রেণীর ধন দেওয়া হয়েছিল, সম্পদ দেওয়া হয়েছিল, এতে তুমি কি আমল করেছ, কালা মা তারাক তুমিন সাবিলিন তুহিব্বু আইনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক, এমন কোন রাস্তা ছিল না যে রাস্তায় খরচ করলে তুমি পছন্দ করো, তুমি রাজি হও, সব রাস্তায় আমি খরচ করেছি, মাদ্রাসায় দিয়েছি, মসজিদে দিয়েছি, এতিমখানায় দিয়েছি, হাসপাতালে দিয়েছি, সমাজ সামাজিক কাজে যে কোনো কাজে দরকার হয়েছে দিয়েছি, জলসা করিয়েছি, আলেমদেরকে নিয়ে এসে খাইয়েছি, যত রকমের খরচ আছে যে খরচ তুমি পছন্দ করো আমি সব কিছু করেছি। আল্লাহ তাআলা বলবেন, কাজাবতা, তুমি মিথ্যা বললে, ওয়ালাকিন্নাকা ফাআলতা, তুমি করেছো ঠিকই কিন্তু আমার সন্তুষ্টির লাভের জন্য করনি, বরং এই জন্য করেছো, লিয়ুকালা জাওয়াদ, যাতে লোকে তোমাকে দানি বলে, দানশীল বলে, দাতা বলে, দানবীর বলে। সমাজে এরকম দানশীল, দাতা, দানবীর প্রসিদ্ধ আছে। এই নাম নেওয়ার জন্য তুমি তোমার টাকা ব্যয় করেছ। ফাকাদ কিল, দুনিয়ার বুকেই বলা হয়ে গেছে, যাও। সুম্মা উমেরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। অতঃপর আদেশ করা হবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা নিয়েছে মুখের ওপরে ছেচড়ে ছেচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহি মিনান্নার। এখানে আমরা শুরু করেছিলাম কি দিয়ে আলোচনা? কোরআন পড়ার কথা। কোরআন পড়বেন কার জন্য? আল্লাহর জন্য। কোরআন আপনার সুন্দর আওয়াজ আছে, মিষ্টি আওয়াজ আছে, ঠিক আছে, সেই মিষ্টি আওয়াজ দিয়ে কোরআন পড়বেন মানুষকে শোনানোর জন্য না, মানুষ বাহ বাহ দেবে তার জন্য না, মানুষ দাঁড়ায় তাকবীর বলবে তার জন্য না, মানুষ অবাক হবে, মানুষকে মুগ্ধ করবেন তার জন্য না, বরং আপনি কোরআন তেলাওয়াত করবেন সুন্দর সুরেলা মিষ্টি আওয়াজ দিয়ে একমাত্র আল্লাহ তাআলার জন্য। নম্বর দুই, কোরআন শিক্ষা করে তার উপর আমল করুন, যেটা হচ্ছে আসল মুশকিল। কোরআন আমরা সবাই শিখতে পারি, কিন্তু আমল সবাই করতে পারি না। আমল করা বড় কঠিন, কোরআনকে মেনে চলা বড় কঠিন। কোরআন অবতীর্ণ হয়েছে শুধু তেলাওয়াত করার জন্য না। অবশ্য কোরআন তেলাওয়াত অনেকে না করে সব সময়ে তেলাওয়াত না করে নির্দিষ্ট সময়ে তেলাওয়াত করে। কোন বাড়িতে দেখবেন কোরআন তোলা আছে সুন্দর কাপড় দিয়ে জড়িয়ে, ওই বড় চিজ বলে তাকে তোলা আছে, তারপরে ধুলো ঝেড়ে পড়া হয়। কখন কখন পড়া হয়? একজন মরতে যাচ্ছে, জান যাচ্ছে না, গো কোরআন পড়ে শোনাও, তাড়াতাড়ি জানটা যাক বেরিয়ে, আপদ বিদায় হোক। অবশ্য সবাই না, অনেকে যাহা এই সময় শোনাতে হয় মনে করে সব হবে, শেষ কথা তার কোরআন হবে, শুনছে আলাদা কথা, কিন্তু নিয়ম এটা না। কেউ কোরআন শুধু তাবিজের জন্য ব্যবহার করে, দেখবেন তার হাতে বাঁধা আছে, গলায় ঝুলানো আছে, কোমরে বাঁধা আছে, তার ভিতরে কি আছে? কোরআনের অংশ। কোরআন সে হাতে স্পর্শ করল না, কোরআন সে শিখল না, নামাজে হয়তো কোন রকম বাংলাতে কুলহু আল্লাহু আহাদ হাল আতাক্কা হাদিসুল গাশিয়া মুখস্থ করে নিয়েছে, দিয়ে নামাজে কোন রকম পড়ে, কিন্তু বাকি সময়ে কোরআনের সাথে তার কোন সম্পর্ক নেই। কোরআন কিন্তু অবতীর্ণ হয়েছে কোরআনের উপরে আমল করার জন্য। কোরআন আপনি বুঝবেন, কোরআন যা বলছে তা মানবেন, উদ্বুদ্ধ করা হয়েছে যে আপনি কোরআনের উপরে আমল করবেন। সুতরাং কোরআন যাকে হালাল বলে তাকে হালাল মানতে হবে, কোরআন যাকে হারাম বলে তাকে হারাম মানতে হবে। কোরআনের বিরোধিতা করা যাবে না, কোন প্রকারে আপনি মুসলিম হয়ে কোরআনের বিরোধিতা করতে পারেন না। কোরআন যা করতে নিষেধ করে তা খবরদার করবেন না, কোরআন যা করতে আদেশ করে তা অবশ্যই পালন করবেন, তাতে যে খাতিরেই হোক না কেন। কোরআন বলছে শিরিক করো না, শিরিক করা যাবে না। কোরআন বলছে মদ খেও না, মদকে বৈধতা দেওয়া যাবে না, নিজে খাবেন না, কাউকে খেতেও দেবেন না। মদ, কোরআন বলছে ব্যভিচারের নিকটবর্তী হয়েও না, ব্যভিচার তুমি করবে না, ব্যভিচারের অনুমতিও দেবে না। কোরআনের বিধান, মুসলিমের বিধান, এ হচ্ছে জীবন সংবিধান। কোরআনের স্পষ্ট অস্পষ্ট সকল আয়াতের উপর যথার্থ ইমান রাখুন। এই গ্রন্থে দেওয়া সমস্ত খবরকে সন্দেহহীন মনে বিশ্বাস করুন, দ্বিধাহীন চিত্তে এর ফয়সালা ঘর পেতে মেনে নিন। কোরআনের ফয়সালা যদিও আপনার বিরুদ্ধে হয়, আপনার মন মানতে চায় না, তবুও আপনি তাকে গ্রহণ করুন, তবেই হবে যথাযথভাবে। কোরআন তেলাওয়াত আমল না করে কোরআন তেলাওয়াতের কোন লাভ থাকতে পারে না। আমল যদি না করেন তাহলে কোরআন পড়ে লাভ কি? আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন হাক্কা তিলাওয়াতিহি, তার মানে কোরআনের হক আদায় করে তেলাওয়াত করতে হবে। আমি একটা উদাহরণ দিই, একজন দোকানদার মানুষ ডেইলি কোরআন পড়ে, এমনকি তার অভ্যেস হল, যেমন আমাদের দেশে অভ্যেস আছে অনেক, মানে সমস্ত অমুসলিমরা তো বটেই, কিন্তু অনেক মুসলিমরাও অভ্যেস হল দোকানদারদের, দোকান খুলবে, দোকান খুলে যদি খদ্দের এসে দাঁড়ায় মাল দেবে, যদি খদ্দের এলো আমাকে চা দাও, সকালবেলা চায়ের দরকার কি দুধের দরকার কি চিনির দরকার, দেবে মাল দেবে তাড়াতাড়ি, কি করবে, দোকানটা খুলবে, খুলে ঝাড়ু দেবে, তারপরে কোথায় কোথায় পানি ছিটাবে, ধূপ জ্বালবে, তারপরে ধূপটা বাড়ি দিক ওদিক করে, মানে কেউ করে আর কি, মুসলমান মুসলমান, তারপরে দাঁড়ি পাল্লাতে পানি ছিটাবে, এসব আছে না নেই, এগুলো কি শিরিক, ওদের দেখা দেখি শেখা, আর অধিকাংশ জিনিস ওদের দেখা দেখি। এই যে সালাম, যেটা আমরা প্রণাম, প্রণামকেও আমরা সালাম বলে চালিয়ে দিই, সালাম মানে হচ্ছে আসসালামু আলাইকুম, কিন্তু ওই যে পা ছুঁয়ে আপনার গায়ে, যদি আপনার কারো গায়ে পা লেগে যায় তখন কি করি আমরা, করি না, কপালে ঠেকাই, এটা কি সালাম, এটা সালাম না প্রণাম, প্রণাম। ওদের দেখা দেখি আমরা অনেকে দোকান খোলার সময় এইভাবে করি, শুভ নববর্ষের, এই যে নতুন বছর ঢুকেছে দু তিন দিন হল, এতে অনেকেই কি করছে, একে অপরকে সম্বর্ধনা জানাচ্ছে, আমার পথের সম্বল বই আছে এবং ১২ মাসে ১৩ পরব দুটো বই দেখবেন, যে এই প্রথা মুসলিমদের না, এটা না, জায়েজ না, যদিও কেউ হয়তো বলেছে যে দুনিয়াদারির ক্ষেত্রে বলা জায়েজ, কিন্তু এটাকে বর্ষবরণ উপলক্ষে, বর্ষবরণ করার জন্য এক অপরকে মোবারকবাদ দেওয়া, দোয়া দেওয়া, এটা ইসলামী প্রথা না। আমরা বিজাতির কাছ থেকে শিখেছি, নববর্ষের পয়লা বৈশাখে আমাদের দোকানে দোকানে হাল খাতা হয়, হাল খাতা আর কি খাতা বলে, নতুন খাতা, এই নতুন খাতাতে মিষ্টি বিতরণ করা হয়, ক্যালেন্ডার বিতরণ করা হয়, মুসলিম দোকান থেকেও ওই মূর্তিওয়ালা ক্যালেন্ডার, মাজারওয়ালা ক্যালেন্ডার বিতরণ করা হয়, যাই জানা যায়, বলো হুজুর ব্যবসা তো, ব্যবসাতে মিষ্টি না দিলে আমার ধারের টাকাগুলো আদায় হবে না, তা বলে শিরিক করে, শিরকে সহযোগিতা করে তুমি বিতরণ করবে, মুসলমানরা এই কথাও খেয়াল করে না, ওই যে মানে গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছে, যেদিকে নিয়ে যায় স্রোত আমিও গা ভাসিয়ে দিয়েছি, চল বাবা ওদের সঙ্গে সবাই যাচ্ছে আমিও যাব, সবাই যদি জান্নাতে যায় আমিও যাব, সবাই যদি জাহান্নামে গিয়ে পড়ে আমিও যাব, সমস্যা কি, দশে মিলিয়ে করি কাজ, হারি জিতি নাহিলাজ, এই তো আমাদের স্লোগান, দশ জনে যা করছে আমিও তাই করি। এইভাবে মানুষ মুসলিম সে অমুসলিমদের কাজ করে, শুভ খাতা, শুভ বর্ষে, নববর্ষের সাদর সম্ভাষণ জানিয়ে হাল খাতা, নতুন খাতা করে, মিষ্টি বিতরণ করে এবং মূর্তি মাজারওয়ালা ক্যালেন্ডার বিলি করে, তারা দোকানে আম পাতা লটকায়, দোকানে সিঁদুর লাগায়, দোকানে শুভ লাভ লিখে, তারপর দোকানে এইভাবে স্বস্তিক, কি সব সব ওদের অনুষ্ঠান মুসলমানরা করে, আর এগুলো বিজাতির অনুকরণ দোকান খোলার সময়। তো এরকম দোকান খোলার সময় সকালবেলাতে এক এক দোকানির এক এক রকম অভ্যেস আছে, এক দোকানি মাশাআল্লাহ মুসলমান, সে শিরক করে না, তৌহিদবাদী মুসলিম, সে নিজের দোকান খুলে, প্রথমেই দোকান খুলে লাইটটা জ্বেলে কোরআনটা নিয়ে বসবে, কোরআনটা নিয়ে বসে কোরআন তেলাওয়াত করবে, তারপরে সে দোকান দেবে, অভ্যেসটা ভালো না খারাপ, যদি মনে করে যে এরকম করতে হয় তাহলে কি হবে, বিরাট, কিন্তু সে পড়ে ঠিক আছে। এবারে একদিন পড়ছে কোরআন পড়ছে ওই আমপাড়ার দিকে, ওয়াইলুল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين এভাবে পড়ে গেল, এভাবে খদ্দের এসে গেল কোরআনটা রেখে, এবারে বললো ভাই আমাকে ৫০০ চিনি দেন, ৫০০ চিনি ওজন করছে, তখন মোটামুটি ৫০ গ্রাম কম দিচ্ছে, চিনিতে যা লাভ নেবার সে তো নেবেই, তার উপরে ওজনে কি করছে, কম দিচ্ছে। এই লোকটা যে কোরআন পড়ল, কোরআন মানল, কেন মানল না, ওই যে আমি একটা কথা বলি না, যে দেওয়ালে লেখা আছে এখন আর ভালো বিল্ডিং নতুন বিল্ডিং হয়েছে সেখানে পাশে লিখে দিয়েছে এখানে প্রস্রাব করি, যখন আমাদের রাজনীতি দেশে লেখা থাকে স্টিক নো বিল, তারপরে কি লেখা থাকে বিজ্ঞাপন দেবেন না, কিন্তু সবাই কি মানে, যাদের জোর আছে তারা ঠিক চালিয়ে দেয়। তো গায়ে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে জরিমানা লাগিবে, তবুও দেখছেন লোকে ওখানে গিয়ে প্যান্টের বোতাম খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখার উপরই পেশাব করছে, করে না করে না কেন? এর বিভিন্ন কারণ হতে পারে। একজনকে গিয়ে জিজ্ঞেস করলেন যে তুমি এখানে লেখা আছে দেখো না, বলছে আমি পড়তেই জানি না, কি লেখা আছে আমি জানি না। একজনকে গিয়ে জিজ্ঞেস করলেন এই দেখতে পাচ্ছ না লেখা আছে, বলছে ভাই আমি তো ভয়ে পেশাব করলাম, আমার তো পেশাবই লাগেনি। তোমার ভয় কেন, কিসের ভয়? বলছে এখানে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে জরিমানা লাগিবে। হাই হাই হাই, উল্টা খুপড়ি উল্টা বুঝল রাম, এরকম উল্টা খুপড়ির মানুষ আছে না নেই? কোরআন হাদিসকে উল্টো বুঝে উল্টো আমল করে। আরেকজনকে জিজ্ঞেস করেন এই তুমি কি ব্যাপার, এখানে লেখা আছে তুমি করলে কেন? বলছে আমি খেয়াল করি নি, অত আমাকে পেশাব লেগেছিল, আমি অন্যদিকে তাকি। যাই হোক যাই হোক, এক একজনের এক এক রকমের কি থাকে। এই বেচারি কোরআন তেলাওয়াত করলো, করে যখন দোকানদারি শুরু করলো, দোকানদারি শুরু করার সময়ে সে চিনি যখন দিল, চিনিতে ওজনে দাঁড়ি মানল, তার মানে ওজনে কম দিল, অথচ সে যেটা পড়ল সেটা কি, ওয়াইলুল মুতাফফিফিন, দুর্ভোগ হোক ওয়াইল দোজক হোক সেই লোকদের জন্য যারা ওজনে কম বেশি দেয়, ওজনে কম বেশি করে, নেওয়ার সময়ে বেশি নেয়, দেওয়ার সময়ে কম দেয়। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাউফুন, যখন সে মানুষের কাছে নেয়, লোকেদের কাছ থেকে নেয়, তখন নিজের হিসাবটা বুঝে নেয়, ঝুঁকিয়ে ঝুঁকিয়ে নেয়। আর ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন মানুষকে দেয় তখন কম করে দেয়। আহা, এত সুন্দর মিষ্টি আওয়াজ দিয়ে কোরআনটা পড়ল, কিন্তু দেওয়ার সময়ে কাদের সময়ে কি করল, কোরআনে বিপরীত করল। তাহলে একে যদি জিজ্ঞেস করেন তাহলে এইরকমই হবে, ওই যে লেখা দেখে হয়তো সে বলবে যে আমি কোরআন বুঝি না, আর না হয় বলবে আমি কোরআন মানি না। তাহলে এই কোরআন তেলাওয়াত, যে কোরআন মেনেও কোরআন জেনেও কোরআনের অর্থ বুঝেও যদি সে আমল না করে তাহলে হাক্কা তেলাওয়াতিহি হল না। আপনি তেলাওয়াত করছেন আপনার সুর বড় মিষ্টি, নামাজে যখন পড়েন, তারাবি যখন পড়ান, ক্যাম যখন পড়ান, মাশাআল্লাহ আপনার আওয়াজের জন্য দূর দূরান্ত থেকে মানুষ পেছনে আসে, কিন্তু আপনার চরিত্র যখন দেখা যায় তখন মনে হয় না যে আপনার চরিত্র কোরআনের চরিত্র। সুতরাং আমাদেরকে হাক্কা তেলাওয়াতিহি করতে উদ্বুদ্ধ হতে হবে, অনুপ্রাণিত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একবার ফজরের নামাজ পড়ে সালাম ফিরে আল্লাহ রসুল প্রায় বলতেন যে তোমরা কেউ রাত্রে স্বপ্ন দেখেছ? আর আপনারা এই কথা জানেন, স্বপ্ন তো বহু রকমের হয়, স্বপ্ন কয় প্রকার বাদশা মিয়া? মানুষ যে স্বপ্ন দেখে কয় প্রকার? তিন প্রকার, এক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আর দুই হচ্ছে শয়তানের পক্ষ থেকে, আর মাঝে যেটা দেখা হয় সেটা কি, মনের মানসিক কল্পনা। মনের টিভিতে সারা দিনে যা করলেন, যেটা বেশি ভয় করলেন, যেটা বেশি আশা করলেন, যেটা বেশি ভালোবাসলেন, সেই জিনিসটা আপনি মনের টিভিতে দেখে থাকেন। তাহলে সবারই স্বপ্ন একরকম হতে পারে না, ঠিক আছে? তো স্বপ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দেখতেন, আর নবীদের স্বপ্ন হল কি, ওয়াহি। নবীদের স্বপ্ন ওয়াহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে তাবির করতেন, তুমি কি স্বপ্ন দেখেছো, কেউ বয়ান করতো তোমার স্বপ্নের অর্থ কি, এই স্বপ্নের অর্থ কি। কে বললে, আমি যেমন স্বপ্নে দেখলাম যে আমাকে যেন বেড়ি পড়িয়ে দেওয়া হয়েছে। বেড়ি মানে কি? বেড়ি মানে ওই যে লোহার, তো বললো বেড়ি মানে দিন। তুমি বেড়ি পড়ে আছো না, তুমি দিনকে মানছো, দিনের ভেতরে তুমি আছো। আল্লাহ আকবার। একজন স্বপ্নে দেখলেন যে আমি এমন কাপড়, এমন লম্বা কাপড় পরে আছি যে আমার কাপড় পিছনে ছেঁচড়ে যাচ্ছে, তো বললেন দিন। তারপরে আপনারা স্বপ্নে ওলামারাও দেখবেন অনেক সময় অর্থ করে, একজন বলছে আমি স্বপ্ন দেখি সবসময় সাপ আমাকে তাড়া করে, তার মানে কি তোমার পেছনে শত্রু আছে। একজন বলছে আমি স্বপ্ন দেখছি যে আমি মানুষের সামনে উলঙ্গ হয়ে যাচ্ছি, তার মানে তুমি সাবধান, তুমি মানুষের কাছে অপমানিত হবে। এরকম অর্থ আছে স্বপ্নে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে তাবির করতেন। তো একদিন তিনি ফজরের নামাজ পড়ে বললেন যে তোমরা কি স্বপ্ন দেখেছ? আমি আজকের রাতে স্বপ্ন দেখেছি, ইন্নাহু আতানি লাইলা আতিয়ান, আমার কাছে দুইজন ব্যক্তি রাত্রে এসেছিল, তার মানে স্বপ্নে। ওয়া ইন্নাহুমা কালালি ইনতালিক, তারা বললেন বা তারা বলল যে চলো চলুন আমার সাথে, আমাদের সাথে চলুন। ওয়া ইন্নি ইনতালাকতু মাআহুমা, আমি তাদের সাথে চলতে লাগলাম। ওয়াইন্না আতাইনা আলা রাজুলিন মুজতাজিয়া, যেতে যেতে এক জায়গায় দেখলাম একজন লোক চিত হয়ে শুয়ে আছে। ওয়াইজা আখারুন কায়েমুন আলাইহি বিসাখরা, দেখছি তার তার মাথার কাছে একজন দাঁড়িয়ে আছে, হাতে আছে পাথর। ওয়াইজা হুয়া ইয়াহউই বিসাখরাতি লিরাসিহি, সেই পাথর নিয়ে ওই লোকটা কি করছে, মাথার উপরে ধরে ফাইয়াস ফাইয়াস লাগু রাসাহু, পাথর ছুঁড়ে মেরে তার মাথাকে কি করে দিচ্ছে, চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। ফাইয়াতা দাহদাহুল হাজার ও হাহুনা, পাথরটা মাথায় লেগে মাথা ফেটে গেল, পাথরটা গড়িয়ে অন্য জায়গায় চলে গেল। ফাইয়াত বাউল হাজারা ফাইয়া খুজুহু ফালা ইয়ারজিউ ইলাইহি হাত্তা ইয়াসিহা রাসুহু কামা কান, লোকটি পাথরটা কুড়িয়ে আনতে আনতে ফিরে এসে দেখছে মাথা আবার ঠিক হয়ে গেছে, তার মানে ফাটা মাথা কি হয়ে গেছে, আবার ভালো হয়ে গেছে। সুম্মা ইয়াউদু আলাইহি, তারপর আবার তাকে মারা হচ্ছে। ফায়াফালু বিহি মিসলা মা ফাআলাল মাররাতুল উলা, ওইভাবে মারতেই আছে আর মারতেই আছে। কালা কুলতু লাহুমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখেন কোন আশ্চর্যজনক জিনিস দেখে না, তাকবীর বলতে হয় না, কি বলতে হয়, সুবহানাল্লাহ। দেশে যে নিয়ম আছে নারায়ে তাকবীর আল্লাহ, সব বিদাত, নারায়ে রিসালা মোহাম্মদ কি ইচ্ছা বলে, সব বিদাত। বরং কোন আশ্চর্য, আপনাকে বক্তার বক্তৃতা শুনতে ভালো লাগলো সুবহান আল্লাহ, তবে এক জামাতি না, নিজে নিজে বলবেন, বললাম সুবহান আল্লাহ মা হাজান, এরা কি করছে কেন। কালা, লোক দুজন বললেন, লোক দুজন আসলে কে, ফেরেশতা, তারা বললেন ইনতালেক ইনতালেক, চলুন আপনি চলুন, ফান তালাক না, আমরা চলতে লাগলাম। এভাবে লম্বা হাদিস আপনারা জানেন, স্বপ্নে অনেক রকম দেখলেন। শেষকালে যখন ব্যাখ্যা জিজ্ঞেস করলেন যে আপনি, আমি যে আজকে দেখলাম রাত্রে এত কিছু, তো আমরা আপনার ব্যাখ্যাটা বলুন, কি ব্যাপার, লোক ব্যাপারটা কি, এর বিবরণ দেন, বিবৃতি কি, তো বলা হল ফামা হাজ আল্লাজি রাআইতু ক্বালা লি আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে বলে দিচ্ছি, বৃত্তান্ত বলছি খুলে। আম্মা রাজুল আউয়াল আল্লাযী আতাইতা আলাইহি ইসলাগু রাসুহু বিল হাজার ফাইন্নাহু রাজুল ইয়াখুযুল কুরআনা ফায়ারফাযু, প্রথম যে ব্যক্তিকে আপনি দেখলেন যে তার মাথায় পাথর মারা হচ্ছে বারবার, এই লোক কোরআন পড়ত, কোরআন তার কাছে ছিল, কোরআনের হাফেজ ছিল, কোরআনের কারি ছিল, কোরআনের মানে বুঝত, কিন্তু কোরআনের উপরে আমল করত না। কোন কোন বর্ণনায় আছে রাতে তেলাওয়াত করত না, দিনে আমল করত না, কারণ সে লোক ছিল দিনের বেলায় মোল্লাগিরি, রাতের বেলায় কলাই জুড়ি। ওয়ায়ানামু আনি সালাতিল মাকতুবা, আর ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকত। এজন্য মাথাকে হালকা করা হচ্ছে, ঘুমের কারণে অনেকে দেখবেন ফজরের নামাজ পড়তে ওঠে না, ফজরের নামাজ পড়তে ওঠে না। অবশ্য যদি বলা হয় যে ফজরের নামাজ যে জামাতে পড়বে 100 রিয়াল করে দেওয়া হবে, যদি 100 রিয়াল করে দেওয়া হয় বলা হয়, তো জামে মসজিদে জায়গা হবে, তখন কে ঘুমাবে। এখন তো অনেকে রাত করে শুই বলে বিভিন্ন ফিল্ম দেখছে, কেউ টিভি দেখছে, কেউ নেট দেখছে, রাত হয়ে গেল ফজরের আধ ঘন্টা আগে শুয়ে পড়ে, বাস খালাস, আর চিন্তা নেই, আবার সে ডিউটিতে যাব, দোকান খুলবো, তখন গিয়ে উঠলেই হ্যাঁ নামাজ পড়ি, উঠে উজু করে নামাজ পড়ে নি, নামাজটা হবে, নামাজ হবে না। এই নামাজে আল্লাহর দরকার নেই, ইচ্ছা করে ঘুমিয়ে থেকে নামাজ নষ্ট করে নামাজ পড়লেও আল্লাহ নামাজ কবুল করবেন না। আর এর জন্যই বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য, নামাজিদের জন্য ওয়াইল দোজক, এই শ্রেণীর মুসল্লি যারা ইচ্ছা করে নামাজের সময় নষ্ট করে অন্য সময় গিয়ে নামাজ অন্য সময়ে নামাজ পড়ে। এই ব্যক্তিকে পাথর মারা হচ্ছে কি জন্য? যেহেতু কোরআন পড়ত, কোরআনের ওপর আমল করত না, আর ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকত। আর ঘুমিয়ে থাকার সময় হচ্ছে বিশেষ করে ফজরের নামাজ। আর এই জন্যই ফজরের নামাজে আপনি দেখবেন মসজিদে মসজিদে লোকের সংখ্যা কম। আর ফজরের নামাজ হচ্ছে একটা সেই নামাজ যে নামাজ কার উপরে ভারী? হ্যাঁ, কার উপরে ভারী? নামাজটা মোনাফেকদের উপরে ভারী, কারণ মোনাফেকরাই নামাজটা ভারী মনে করে। মোনাফেক তো লোক দেখানি নামাজ পড়ে, তো সব সময় এলে এটা আর পারে না, আর ঘুম ছেড়ে উঠায় গায়ের ম্যাচম্যাচানি আর এই নানা রকম, হ্যাঁ ঘুম মাথা উঠে না, মানে ফজরের নামাজটা যে পড়তে হবে বেশ ঠিক আছে, তুমি উঠতে পারো না ঘুম, তো সকাল সকাল শোও। দেখবেন আপনি নিয়মিত যদি শোন, আপনার যদি নিয়ম থাকে যে রাত ১২টা হলে আমি আর জাগবো না, তা ঠিক, আপনি ফজরের সময় উঠতে পারবেন। আর যদি গড়বড় করেন, কোনদিন রাত ১১:৩০টায় শুলেন, কোনদিন ১টায় শুলেন, কোনদিন ১২:৩০টায় শুলেন, তাহলে উঠতে পারবেন না, অভ্যেস গড়বড় হয়ে গেলে পারবেন না। বেশ ঠিক আছে, আপনার রাত হয়, এখন মাশাআল্লাহ বর্তমান যুগে, আগেকার যুগে সে অ্যালার্ম ঘড়ি হতো, বিরাট ঘি করে শব্দ হতো, এখন মাশাআল্লাহ কি সুন্দর প্রত্যেকের কাছে মোবাইল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মোবাইল সব জিনিসে ব্যবহার করে, খালি ব্যবহার করে না নামাজে ওঠার জন্য। তার মানে কি? নামাজের প্রতি অনীহা। থাকো ঘুমিয়ে, কেয়ামতে তোমার মাথায় পাথর মেরে হালকা করা হবে তোর মাথাকে। নামাজ পড়তে, ফজরের নামাজ পড়তে মাথা ভারী হয়, এই মাথা হালকা করা হবে কেয়ামতে। অতএব ফজরের নামাজ আর কোরআন পড়ে যারা কোরআনের উপরে আমল করে না, তাদের মাথাকেও হালকা করা হবে কেয়ামতের দিনে। আর একটা আদব বলে আমি শেষ করব, তিন নম্বর আদব হল কোরআন হিফজ করুন, এবং হিফজ করার পর তা যেন ভুলে না যান, যে যতটা পারে। হাফেজ সাহেব আছেন, হাফেজ সাহেব মাশাআল্লাহ আল্লাহর একটা বড় নিয়ামত, যারা কোরআনের হাফেজ হয়েছেন ৬৬৬৬ বা তার বেশি কম, যাই হোক আয়াত মুখস্থ রাখা চারটিখানি কথা না, বহু বড় বড় পণ্ডিত যাদেরকে আল্লাহ তালা শক্তি না দেন, যাদেরকে তৌফিক না দেন এই স্মৃতিশক্তি, এই স্মৃতিশক্তিকে একটা গোটা কোরআন, অতগুলো পাতা, অতগুলো আয়াত, অতগুলো ১১৪টা সোরা, আবার সোরা শুধু মানে বিভিন্ন গোলমাল লাগার সুযোগ আছে, একটা একটা পড়তে পড়তে দেখা যায় অন্য লাইন ধরে নেয়। এই যে গোলমাল ঠিক রেখে কোরআনটাকে মুখস্থ রাখা, এটা সহজ চারটিখানি কথা না। যাদেরকে আল্লাহ দিয়েছেন ব্রেন, তারা ধরে রেখেছেন, এটা বিশাল বড় নিয়ামত। এই জন্য কেয়ামতে বলা হবে হাফেজ তুমি জান্নাতে চড়তে থাকো, পড়তে থাকো, চড়তে থাকো, পড়তে থাকো, চড়তে থাকো। যদি আমি হাফেজ না হই, আমি যদি জান্নাতে যাই, আর একজন হাফেজ যদি জান্নাতে যায়, তবে হাফেজ কিরকম হাফেজ বললাম, যে আমল করবে। তো আমার আর হাফেজের মধ্যে কত পার্থক্য হবে জানেন? জান্নাতের মর্যাদায়, জান্নাতের ধাপে, যদি মেনে নিই কোরআন মাজিদের ৬৬৬৬ আয়াত আছে, আর তিনি ৬৬৬৬টা আয়াত মুখস্থ রেখেছেন, আমি কিন্তু আমার হয়তো মনে করুন আয়াত মুখস্থই নেই, কাল কেয়ামতে আল্লাহ বলবেন হাফেজ সাহেব তুমি পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, ৬৬৬৬ আয়াত পড়তে থাকবে, আর ৬৬৬৬টা তলায়, সে শেষ তলায় গিয়ে বাস করবে। কোরআনে বলা হচ্ছে যে এই লোভে হাফেজ সাহেব তখন কোরআনের শেষ আয়াতটাও পাঠ করবে, মিনাল জিন্নাতে ওয়ান নাস, পড়ে শেষ তলা আমি নব। এখানে ভাববেন না যে হুজুর এখানে শেষ তলাতে রোদ লাগে, হ্যাঁ রোদের তাপ বেশি, শেষ তলাতে কে যাবে, কিন্তু না, জান্নাতে সর্বশেষ সর্বোচ্চ সে মর্যাদা, সেখানে তো রোদ নেই। জান্নাতে রোদ আছে নাকি? জান্নাতে রাত দিন আছে নাকি? জান্নাতে রাত দিন নেই, জান্নাতে ঘুম নেই, শুধু আনন্দ আর আনন্দ। যত উঁচুতে যাবেন তত আপনার লাভ। এমন কি মর্যাদার ব্যাপারে বলা হয়েছে যে কোন কোন জান্নাতি নিচের দরজায় থাকবে, আর উপর দরজার লোককে দেখবে যেমন তোমরা রাত্রের বেলায় তারা দেখো মিটিমিটি করে জ্বলছে, কত দূরে থাকে, যে সূর্যকে আমরা বড় আকারে দেখি যা তাপ এসে গায়ে লাগে, সেই সূর্য থেকে আলো আসতে আমাদের পৃথিবীতে 8 মিনিট সময় লাগে। তাহলে ওই যে তারা যেগুলো সূর্যের পিছনে আছে, সেখান এমনও জান্নাতি আছে যে দেখবে জান্নাতি ওই জান্নাতে চলে গেছে, সে জান্নাতি কত দূরে আছে যেমন আমরা তারাকে দেখি। আল্লাহ তাআলা যদি এক একটা গ্রহ কাউকে দিয়ে দেন জান্নাতিকে, আল্লাহর কমি হবে? কতগুলো মানুষ আছে দুনিয়াতে আর কতগুলো মানুষ আসবে? আল্লাহ তাআলা গ্রহ কত আছে হিসাব আছে? এইভাবে হাফেজ সাহেব আমার থেকে 6666 দরজায় বা তলাতে গিয়ে পৌঁছে যাবেন। তো এই হচ্ছে কোরআন শিক্ষার, কোরআন হিফজ করার মর্যাদা। তো কোরআন শিখার পর কোরআন খবরদার ভুলে যাবেন না, ভুলে যাবেন না। অবশ্য কোন কোন মানুষ অন্য কাজে ব্যস্ত হয়ে যায়, যেমন হিফজ করলো, হাফেজ হলো, হাফেজ হওয়ার পরে তার মনে এলো যে আমি ইংরেজি শিখব, পয়সা কামাবো, কিংবা ফ্রান্সি ভাষা শিখব, কিংবা আরো ভাষা শিখব, দিয়ে এমবেসিতে কাজ করব, কি বলে এয়ারপোর্টে কাজ করব, কি বলে আপনার ডাক্তার হব, কি ইঞ্জিনিয়ার হব, এরকম হাফেজও আছে। তো সে হাফেজ সাহেব তখন ওই দিকটা ভুলে গিয়ে এই দিকটা প্রাধান্য দেয়, ফলে কোরআন ভুলে যায়। খবরদার কোরআনকে ভোলার চেষ্টা করবেন না। কোরআন মুখস্থ করার পর চারটে সেরে যেন থাকে, ব্যস্ততা হলে পরে আলাদা কথা, আল্লাহ তাআলা ওযুর জানেন আপনার। সুতরাং যা মুখস্থ আছে তা যেন মুখস্থ থাকে, নামাজে পড়তে থাকলে আপনার মুখস্থ থাকবে। আর আপনি হাফেজ আর নামাজ পড়ার সময় যেহেতু সময় নেই, কুল আল্লাহু আহাদ কুল আজিবা বিল ফালাক, গোটা কোরআন পেটে আছে কিন্তু নামাজ পড়ার সময় কি পড়ে? কুল আজিবা বিল ফালাক আর কুল আজিবা বিন নাস আইন্না তাইনা কুল আল্লাহু আহাদ, তাহলে গোটা কোরআন ভুলবে না? ভুলবে না। নামাজে যদি একটু একটু করে অংশ পড়া হয়, মোনাজা যাকে বলে, যদি করা হয় তাহলে মনে থাকবে। মুখস্থ সুরা নামাজে পড়ুন, তাহলে অনুশীলনের ফলে তা মনে থাকবে। প্রত্যহ কিছু কিছু করে তেলাওয়াত করুন, নামাজের আজান হওয়া মাত্র মসজিদে এসে তাহিয়াতুল মসজিদ পড়ে বসে না থেকে নিয়মিত কোরআন তেলাওয়াত করুন। প্রতীক্ষায় দীর্ঘ সময়কে আপনি কোরআন পাঠের কাজে লাগান, গাড়িতে ও বাড়িতে কোরআনের ক্যাসেট শুনুন, না করতে পারলে কোরআন মুখস্থ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাআহাদু হাযাল কোরআন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবলি ফি উকুলিহা। তোমরা নিয়মিত কোরআন পাঠ করো, নচেত সেই সত্তার কসম, কসম করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার হাতে আমার প্রাণ আছে আল্লাহর কসম, বাঁধা উট যেমন তার রশি থেকে অতর্কিতে বের হয়ে যায়, কোনদিন বাঁধা উট বাঁধা থাকতে চায় না, সবসময় চায় বেরিয়ে যাব, একটু ঢিলা পেলেই দেখবেন উট পালিয়ে গেছে, ঠিক কোরআন হলো সেই রকম, কোরআন হলো সেই রকমই। যদি আপনি তার খেয়াল না রাখেন, হঠাৎ করে আপনার ব্রেন থেকে বেরিয়ে গেছে, আপনি টেরও পাবেন না। সুতরাং বারবার যথানিয়মে পুনরাবৃত্তি করলে তবে কোরআন মনে থাকবে, খেয়াল রাখলে নচেত অনায়াসেই তা মন থেকে মুছে যাবে। ফাল্লাহুল মুস্তাআন। বাস আজ এই পর্যন্তই, বাকি কথা বাকি পরে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যেটুকু শুনলাম সেটুকু যেন আমলে পরিণত করি, যা আমল না করলে কেয়ামতে মাথায় ওইভাবে পাথর মারা হবে, আর আফসোস করে তখন ক্ষমা চাইলেও ক্ষমা পাওয়া যাবে না। দুনিয়াতেই বেঁচে থাকতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ মহা ক্ষমাশীল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين। একটা কথা বলে রাখি, আগামীতে, আগামী 9-10, আজকে মাসের 3 তারিখ, 9 ও 10 তারিখে আশুরার রোজা, সুন্দর হলো, উত্তম হলো 9 আর 10, 11 তারিখে রাখার চেষ্টা করবেন না, কারণ যে বর্ণনা আছে সে বর্ণনা সহি না, 9-10-11 তিন দিন অনেক বর্ণনাটা আছে, সে বর্ণনা সহি না, সহি হল 9 আর 10। অতএব এই মাসের 9 এবং 10 তারিখে রোজা রাখবেন, এই রোজা রাখার ফলে আপনার 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ সবাইকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।